জাহেলিয়াতের অক্টোপাসে আজীবন্দী হয়েছে নবীর শাশ্বত দিন ইসলাম, শিরক ও বেদাতের পঙ্কিল প্লাবনে ফর্যুদস্ত আজ সুন্নাতের ফলগুধারা। আল্লেহরা তাই জাতির এ ক্রান্তি লগনে সব তরিকা ও মতবাদ পরিহার করে সিঞ্চন করতে চায় সুন্নাতের বাড়িধারা। এসো দল মত নির্বিশেষে তাতেই অবগাহন করি বারবার। গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, ইমানের মনে কোটায় বেদাত ঢুকেছে। সালাত সিয়াম হজ যাকাত আর দিনের সব কাজে, ইমানের মনে কোটায় বেদাত ঢুকেছে। সালাত সিয়াম হজ যাকাত আর দিনের সব কাজে, নবীর দিন করছে গ্রাস, নবীর দিন করছে গ্রাস, শিরক বেদাতে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। মুসলমান আজ ডুবে মরছে তাকলিদের পাপে, তাই চার মাজহাব চার তরিকা দিনে ঢুকেছে। মুসলমান আজ ডুবে মরছে তাকলিদের পাপে, তাই চার মাজহাব চার তরিকা দিনে ঢুকেছে। তা আবার ফরজ করে, তা আবার ফরজ করে আমল করতেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। মুসলমান আজ ফজিলতের ধোকায় পড়েছে, তিন চিল্লাই জান্নাত কেনার কোশিশ করতেছে। মুসলমান আজ ফজিলতের ধোকায় পড়েছে, তিন চিল্লাই জান্নাত কেনার কোশিশ করতেছে। এখন নাকি টঙ্গীর মাঠে, এখন নাকি টঙ্গীর মাঠে হজ হইতেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। কেউ বা করছে মূর্তি পূজা সামনে রাখিয়া, কেউ বা করছে মানুষ পূজা গোরে ঢাকিয়া। কেউ বা করছে মূর্তি পূজা সামনে রাখিয়া, কেউ বা করছে মানুষ পূজা গোরে ঢাকিয়া। সন্তান সম্পদ তাহার কাছে, সন্তান সম্পদ তাহার কাছে ভিক্ষা চাইতেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মোড়ে মোড়ে, কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে। ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মোড়ে মোড়ে, কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে। নগ্ন পদে প্রভাত ফেরি, নগ্ন পদে প্রভাত ফেরি, অগ্নি পূজাও করতেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। কাবার মূর্তি ভেঙে নবী করলেন খান খান, সেই মূর্তি গড়ল আবার বাংলার মুসলমান। কাবার মূর্তি ভেঙে নবী করলেন খান খান, সেই মূর্তি গড়ল আবার বাংলার মুসলমান। হিন্দুর ধর্মে মুসলমান আজ, হিন্দুর ধর্মে মুসলমান আজ মিশে যাইতেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরে, বদর উহুদ খন্দক আর কত সমরে। কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরে, বদর উহুদ খন্দক আর কত সমরে। দীপ জ্বালেনি কেউ কোনোদিন, দীপ জ্বালেনি কেউ কোনোদিন তাদের কবরে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস।